বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা। ভালো কি লাগে বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা। ভালো কি লাগে বাতাসের ফাল্গুনে গান ভরে তোলে আঙিনা ভিতান, বাতাসের ফাল্গুনে গান ভরে তোলে আঙিনা ভিতান, দুলে ওঠে মাধবীর প্রাণ। কি অনুরাগে কি অনুরাগে বনতল ফুলে ফুলে ঢাকা, কপোতের বুকে ওই কত সুখে কপোতে ঘুমায়, লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়, কপোতের বুকে ওই কত সুখে কপোতে ঘুমায়, লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়, ফেলে আসা দুটি কথা কার ভোলা শুধু হলো না আমার, ফেলে আসা দুটি কথা কার ভোলা শুধু হলো না আমার, একা থাকা এত যে ব্যথার বুঝিনি আগে বুঝিনি আগে বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা। ভালো কি লাগে।